قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم. যখন আমার আয়াত যাহা সুস্পষ্ট তাহাদের নিকট পাঠ করা হয় তখন যাহারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না তাহারা বলে অন্য এক কুরআন আনো ইহা ছাড়া অথবা ইহাকে বদলাও। বল নিজেতে ইহা বদলান আমার কাজ নয়, আমার প্রতি যাহা ওই হয় আমি কেবল তাহারই অনুসরণ করি। আমি আমার প্রতিপালকের অবাধ্যতা করিলে অবশ্যই আমি মহাদিবসের শাস্তির আশঙ্কা করি। قل لو شاء الله ما تلوته عليكم ولا أدراكم به فقد لبثت فيكم عمرا من قبله أفلا تعقلون. بلو الله جدي چاہیتن آمیو تمہ در نکر ایہا تلاوت کرتامنا এবং তিনিও তোমাদেরকে এ বিষয়ে অবহিত করিতেন না। আমি তো ইহার পূর্বে তোমাদের মধ্যে জীবনের দীর্ঘকাল অবস্থান করিয়াছি, তবু কি তোমরা বুঝিতে পারো না? ফামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন। যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে তাহার অপেক্ষা অধিক জালিম আর কে? নিশ্চয়ই অপরাধীগণ সফলকাম হয় না। ওয়াইয়াবুদুন মিন দুনিল্লাহি মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুন হাউলাই শুফাআনা الله قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون. ورا الله بتيت جهار عبادت کرے تاہا وہدر خطیو کرتے پارنا اپکارو کرتے پارنا وہرا بولے এগুলি আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী। বলো তোমরা কি আল্লাহকে আকাশ মণ্ডলী ও পৃথিবীর এমন কিছু সংবাদ দিবে যাহা তিনি জানেন না? তিনি মহান পবিত্র এবং তাহারা যাহাকে শরীক করে তাহা হইতে তিনি ঊর্ধ্বে। ওয়ামা কানান নাস ইল্লা উম্মাতান ওয়াহিদাতান ফাখতালাফু ولولا كلمة سبقت من ربك لقضي بينهم فيما فيه يختلفون. মানুষ ছিল একই উম্মত, পরে উহারা মতভেদ সৃষ্টি করে। তোমার প্রতিপালকের পূর্ব ঘোষণা না থাকিলে তারা যে বিষয়ে মতভেদ ঘটায় তাহার মীমাংসা তো হইয়াই যাইত। ويقولون لولا أنزل عليه آية من ربه فقل إنما الغيب لله فانتظروا إني معكم من المنتظرين. وهرا بولي তাহার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন? বলো অদৃশ্যের জ্ঞান তো কেবল আল্লাহরই আছে, সুতরাং তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি। في آياتنا قل الله أسرع مكرا إن رسلنا يكتبون ما تمكرون. আর দুঃখ